আমি উম্মতা তোমারি ওগো প্রিয় নবী, তুমি রাসূল সবারি ওগো প্রিয় নবী, আমি উম্মত তোমারি ওগো প্রিয় নবী, তুমি রয়েছো মদিনা বুকে, তুমি রয়েছো সবারি মানে, তুমি রয়েছো আমার মনে প্রাণে ওগো প্রিয় নবী। আমি পড়ে দেখেছি কুরআন, দেখেছি তাহাতে আছে ঈমান, তাই তোমার সঁপেছি প্রাণ ওগো প্রিয় নবী। আমি উম্মত তোমারি ওগো প্রিয় নবী, আমি শুনেছি তোমার ডাক এতিমি ছেলের গলাতে, আমি শুনেছি তোমার ডাক স্বপ্নে ওগো প্রিয় নবী। আমি করেছি দরুদ পাঠ শুনিলে তোমার নাম, আমি বারে বারে তোমায় দিয়েছি সালাম ওগো প্রিয় নবী। আমি উম্মত তোমারি ওগো প্রিয় নবী, আমি খোদার কাছে চেয়েছি মাফ তোমার ওসিলায়, আমি তোমার নাম নিয়ে চাই নিতে চির বিদায় ওগো প্রিয় নবী। আমি তোমায় অনুসরণ করে করেছি বাদাত, হাসরে এমনি মেহবুবকে দিও সাফায়াত ওগো প্রিয় নবী। আমি উম্মত তোমারি ওগো প্রিয় নবী, তুমি রাসূল সবারি ওগো প্রিয় নবী, ওগো প্রিয় নবী।